بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই কাতাব থেকে একটি প্রশ্ন করেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা মসজিদগুলিতে দেখতে পারি মসজিদের চতুর দেয়ালের ভিতরে চতুর্দিকে বড় বড় আরবি দিয়ে লেখা কিছু পোস্টার, যেগুলিতে বিভিন্ন নামাজের পরে দোয়া, দরুদ, কোরআনের আয়াত ইত্যাদি লেখা আছে। এইগুলি লাগানো বা ঝুলানো ইসলামী শরীয়ত সম্বন্ধে, এই সম্বন্ধে কি বলে? সম্মানিত ভাই, এই ধরনের প্রশ্ন সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরামকে করা হয়েছিল, যেমন শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান, তাকে এই প্রশ্নটি করা হয়েছে। আর তিনি এর উত্তরে বলেছেন যে এইগুলি এমন করে লেখা, লিখিয়ে মানুষদেরকে এমন করে শিক্ষা দেওয়া, এটা প্রসেস নয়, শিক্ষার এটা প্রসেস নয়, এবং এটা এমন করে লাগানো ঠিক নয়, কারণ নামাজের মধ্যে এটা মানুষের ইশগাল করতে পারে। অর্থাৎ মানুষকে এই কে লেখাগুলি যদি বিশেষ করে সামনে হয়, কেবলার সামনে রাখা হয়, তাহলে এইগুলি মানুষ নামাজের ভেতরেই অনেক সময় পড়তে পারে, আর যদি বড় অক্ষরে হয় সেটা তো আরো বেশি। অনুরূপ ভাবে শেখ আবদুল্লাহ বিন জিব্রিন রাহেমাহুল্লাহ, তাকে একটি প্রশ্ন, এই প্রশ্নটি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে এরকম করে কোরআনের আয়াত বা এরকম দোয়া দরুদ করে লেখা, লা ইয়াজুজু যালিকা ইযা কানাতিল কিতাব ফি ক্বিবলাতিল মসজিদ, অর্থাৎ মসজিদের কেবলার দিকে সামনে যদি এমন করে বড় বড় অক্ষরে লেখা হয়, হ্যাঁ, ওয়া কাসিরাতুল কিতাবাত, অনেক লেখা হয়ে থাকে, এইগুলি এমন করে লেখা লিখিয়ে সামনে ঝুলানো জায়েজ না, ঠিক না, কারণ ফাইন্নাহা তুশগুলুল মুসাল্লিন, এবং এর মাধ্যমে, তিনি বলেছেন, এর মাধ্যমে মুসল্লিরা মশগুল হয়ে যাবে, অর্থাৎ তারা অনেক সময় নামাজের মধ্যে ওই লেখাগুলি পড়তে পারে, এবং এইগুলির মাধ্যমে নামাজে ওয়াসওয়াসা সৃষ্টি হতে পারে, এবং মুসল্লির অন্তরে বা অনেক সময় চক্ষু পড়ে গেলে ওইগুলি সে পড়া আরম্ভ করবে, এবং এর ফলে তার অন্তর থেকে যে হুজুরুল কলব, অর্থাৎ অন্তর দিয়ে যে অন্তর, এর অন্তঃস্থল থেকে সালাত আদায় করতে হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ইমানদারের একটা গুণ হলো তারা যখন সালাত আদায় করে, সালাতের মধ্যে তারা কি, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ পড়ে, তখন এইগুলি লেখা দেখার কারণে তার নামাজের যে একটা খুশুখুজু এটা চলে যেতে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির একটা যে কোনো ফাঁকা জায়গায় তিনি একটা পর্দা দিয়ে বন্দি করে দিয়েছিলেন, এবং সেই পর্দার মধ্যে কিছু ছবি ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আমি আননি হাযাল কিরাম, আমার কাছ থেকে এরকম এই মূর্তির মানে এই যে যে ছবিগুলি ওলা যেই পর্দা তুমি লটকেছো এটা সরিয়ে ফেলো, কারণ ফা ইন্না তামাসিলুহু তুরাজ লি ফি সলাতি, কারণ